Book 2 79 79 79 الصفات 2 بيشيشون 2 بيشيشون 2 أنا لابس ثوبا أزرق أمي نيل بوشاك بوريتشي আমি নীল পোশাক পরেছি। আনা লাবিস থাওবান আহমর। আমি লাল পোশাক পরেছি। আমি লাল পোশাক পরেছি। আনা লাবিস থাওবান আখদার। আমি সবুজ পোশাক পরেছি। আমি সবুজ পোশাক পরেছি। سأشتري شنطة يد سوداء. أمي أكتا كالو باك كينشي. أمي أكتا كالو باك كينشي. سأشتري شنطة يد بنية. أمي أكتا بادامي باك كينشي. أمي أكتا بادامي باك كينشي. سأشتري شنطة يد بيضاء. আমি একটা সাদা ব্যাগ কিনছি। আমি একটা সাদা ব্যাগ কিনছি। احتاج لسيارة جديدة. আমার একটা নতুন গাড়ি চাই। আমার একটা নতুন গাড়ি চাই। احتاج لسيارة سريعة. আমার একটা দ্রুত গাড়ি চাই। আমার একটা দ্রুত গাড়ি চাই। احتاج لسيارة مريحة. আমার একটা আরামদায়ক গাড়ি চাই। আমার একটা আরামদায়ক গাড়ি চাই। هناك فوق تسكن امرأة كبيرة السن. উপরে একজন বৃদ্ধা মহিলা থাকেন। উপরে একজন বৃদ্ধা মহিলা থাকেন। هناك فوق تسكن امرأة سمينة. উপরে একজন মোটা মহিলা থাকেন। উপরে একজন মোটা মহিলা থাকেন। هناك تحت تسكن امرأة فضولية. নিচে একজন জিজ্ঞাসু মহিলা থাকেন। নিচে একজন জিজ্ঞাসু মহিলা থাকেন। দুয়ুফুনা কানু নাস লুতাফা। আমাদের অতিথিরা ভালো লোক ছিলেন। আমাদের অতিথিরা ভালো লোক ছিলেন। দুয়ুফুনা কানু নাস মুহাদ্দাবিন। আমাদের অতিথিরা নম্র লোক ছিলেন। আমাদের অতিথিরা নম্র লোক ছিলেন। দুয়ুফুনা কানু নাস মুহাম্মিন। আমাদের অতিথিরা দারুণ লোক ছিলেন। আমাদের অতিথিরা দারুণ লোক ছিলেন। লাদাইয়া আতফাল মাহবুবুন। আমার বাচ্চারা স্নেহশীল। আমার বাচ্চারা স্নেহশীল। لكن الجيران لديهم اطفال وقحون. কিন্তু প্রতিবেশীদের বাচ্চারা দুষ্টু। কিন্তু প্রতিবেশীদের বাচ্চারা দুষ্টু। هل اطفالكم مؤدبون؟ আপনার বাচ্চারা কি সভ্য ভদ্র? আপনার বাচ্চারা কি সভ্য ভদ্র?